السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে যেখানেই আছেন ইসলামী জ্ঞান অর্জন করছেন, যা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য। যে জ্ঞান অর্জনের পিছনে মানুষ অনীহা এবং অবজ্ঞা প্রদর্শন করছে এবং ভাবছে যে জ্ঞান হচ্ছে অজরুরি ও অপ্রয়োজনীয়, কিন্তু তা দুনিয়ার জন্য হয়তো বা আপনার মনে অপ্রয়োজনীয় মনে হয়েছে। আসলে দুনিয়ার পর একটা জীবন আছে, এ জীবনের পর আর একটা পরজীবন আছে। সেই জীবনে যে আপনার কি হবে তার চিন্তা আপনার করা দরকার। এই জীবন সামান্য 70-80-90 বছরের, কিন্তু সে জীবন অনন্তকালের জন্য। আপনাকে কোন জীবনের জন্য বেশি প্রস্তুতি নেওয়া দরকার, আপনি জ্ঞানী মানুষ, আপনি একটু চিন্তা করে দেখবেন। আমরা চেষ্টা করছি আপনার সহযোগিতা করার, আমরা নিজেরা যাতে আমল করে বাঁচতে পারি ইসলামী জ্ঞান। ফরজ, আপনি শিক্ষা করবেন, আমল করবেন, এটাই আমাদের কামনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতি বিষয়ক এবং হালাল ও হারাম সংক্রান্ত যে আলোচনা আমরা করে যাচ্ছি, তার মধ্যে একটা বিষয় আজকে আপনাদেরকে বলবো। মানুষকে ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ হারাম এবং তা হালাল নয়। মানুষকে ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে কামানো অর্থ কি, উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। মানুষকে ধোঁকা দেওয়া ইসলামে হারাম। আমভাবে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, তার সঙ্গে প্রবঞ্চনা করা হারাম। কাউকে ধোঁকা দেওয়া যাবে না। যারা অপরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, ঠকিয়ে পয়সা রোজগার করে, তাদের রোজগার নিশ্চয়ই হালাল নয়। মানুষকে নানান প্রবঞ্চনায় ফেলে, তার নিকট থেকে অর্থ লুটে যে চালাক ও ধড়িবাজ মানুষ উপার্জন করে, সে আসলে একজন হারামখোর মানুষ। একথা আমার কণ্ঠে হলেও আপনি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে গ্রহণ করতে পারেন, বুঝতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মার্কেটে গেলেন, বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন এক জায়গায় খাদ্য জমা করা আছে, গম কিংবা যব এইভাবে স্তূপ করা আছে, বিক্রি হচ্ছে, মাপে মেপে বিক্রি হচ্ছে। তিনি গিয়ে সরাসরি সেখানে হাত ভরে দিলেন। হাত ভরে বের করে দেখছেন তার আঙুল ভিজে গেল, বা ভিজে যে অনুভূতি হলো যে ভিতরে ভিজে আছে। সেই সময়ে বললেন, মা হাজা ইয়া সাহেব আত-তাআম, আরে খাদ্য বিক্রেতা, গম বিক্রেতা বা জব বিক্রেতা, এ কি ভিতরে ভিজে আছে কেন? কাল আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর আল্লাহর রাসূল তাই ভিজে গেছে। বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম কাই ইয়ারাহুন নাস, মান গাশশা ফালাইসা মিন্না আও মান গাশশানা ফালাইসা মিন্না আও মান গাশশা ফালাইসা মিন্নি। বিভিন্ন রিওয়ায়েত আছে, যদি বৃষ্টি হয়েছিল, ভিজেই গেছে, তাহলে ভিজেটা ওপরে রাখলে না কেন? শুকনো ওপরে রেখেছো আর ভিতরে ভিজেগুলো রেখেছো। জেনে রাখো, যে ব্যক্তি আমাকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, তার মানে আমার উম্মতকে ধোঁকা দেয়, শুধু আমাকেই না, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। কত বড় কথা! আপনি যদি কোনো মানুষকে ঠগিয়ে খাওয়ার চেষ্টা করেন যে কোনো প্রকারে, তাহলে আপনি মুহাম্মদী উম্মত থেকে বাইরে। মুহাম্মদীর উম্মতের যে আচরণ হতে পারে না, সেই আচরণ আপনি করতে পারেন না, কিন্তু যদি করেন তাহলে আপনি মুহাম্মদী উম্মতের বাইরে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন নার, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। আর যদি কেউ ধোকাবাজি করে, কেউ প্রতারণা করে, কেউ প্রবঞ্চনা করে, কিংবা কেউ যদি চক্রান্ত করে আমাদেরকে ঠকাতে চায়, ঠকবাজ ধড়িবাজ সব জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না ওয়ামান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি আও ক্বালা লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না, যতক্ষণ না সে পরের জন্য তাই পছন্দ করেছে যা নিজের জন্য পছন্দ করে। তুমি কি চাও লোকে তোমাকে ধোকা দেক? তাহলে তুমি কেন লোককে ধোকা দিচ্ছ? তুমি যেমন লোকের কাছ থেকে ব্যবহার পেতে পছন্দ করো, তুমি লোকের প্রতি সেরকম ব্যবহার প্রদর্শন করো না কেন? তুমি যেমন পছন্দ করো না যে তোমার কেউ হক মেরে খাক, তেমনি তোমারও উচিত, তুমি পছন্দ করবে যে আমি কারো হক মেরে খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আদ্দীন আন-নসিহা, দীন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম, শুভাকাঙ্ক্ষার নাম। তার মানে আপনি শুভাকাঙ্ক্ষী হবেন, আপনি অপরের প্রতি হিতাকাঙ্ক্ষী হবেন। সাহাবারা বললেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। তুমি শুভাকাঙ্ক্ষী হবে আল্লাহর কিতাবের জন্য, রাসূলের জন্য, মুসলমানদের নেতৃবর্গের জন্য এবং জনসাধারণ মুসলমান সবারই জন্য। তুমি হিতাকাঙ্ক্ষী হও, আর তার মানেই শুভকামনা করো, অপরের জন্য শুভকামনা করো, কারো ক্ষতি কামনা করো না। কেউ যদি কাউকে ধোকা দেয়, ফাঁকি দেয়, তাহলে সেটা শুভকামনা হয় না ক্ষতি কামনা হয়? নিশ্চয়ই যে পরের নিয়ে আমি বড় হব, পরের মাথায় পা দিয়ে আমি উপরে উঠব, এই ধান্দা এই চিন্তা থাকলে নিশ্চয়ই সে হিতাকাঙ্ক্ষী নয়, শুভাকাঙ্ক্ষী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াহিল্লু লিমুসলিমিন বাআ মিন আখিহি বাইআন ফীহি আইবুন ইল্লা বাইয়ানাহু লাহ, কোন মুসলিমের জন্য হালাল নয়, বরং তার জন্য জরুরি যে যখন কোন জিনিস তার মুসলিম ভাইকে বিক্রি করবে তখন সেই জিনিসের যে ত্রুটি আছে সেইটা বলে দেবে, যে ভাই আমি আমার গাড়িটা বিক্রি করছি, কত দাম নেয়, এত দাম, আপনি নেবেন? হ্যাঁ নেবো, ঠিক আছে আমি নেবো, কিন্তু এই গাড়ির ভিতরে সমস্যা হচ্ছে, এই চলতে চলতে মাঝে মাঝে ঝটকা দেয়, ভাই এই গাড়ির ভিতরে আমি চালাচ্ছি তো, আমি গাড়িটা বিক্রি করছি কেন, নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, সেই ত্রুটিটা বলে দিতে হবে, এটা হচ্ছে শুভাকাঙ্ক্ষা। আপনি আপনার ভাইকে গাড়ি বিক্রি করছেন, ভাবছেন যা হবে হোক আমার কাছে, আমি গাড়ির দামটা নিয়ে নিই, তারপর ওটা বুঝে নেব, এখন গাড়িতে আস্তে আস্তে গিয়ে হঠাৎ করে গাড়িটা থেমে গেল, সে বেচারি জানে না, বাস ধোকা খেলো না খেলো না, ধোকা খেলো, ধোকা দিয়ে বোকা বানিয়ে দিল, তো এটা হচ্ছে ধোকা দেওয়া, এটা কিন্তু শুভাকাঙ্ক্ষা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইতাফাররাকা, ক্রেতা বিক্রেতা উভয়ের এখতিয়ার আছে, যতক্ষণ না সরে গেছে, মাল নেওয়ার ব্যাপারে না নেওয়ার ব্যাপারে এখতিয়ার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন সাদাকা, যদি উভয়ই সত্য বলে, ক্রেতা সত্য বলে, বিক্রেতাও সত্য বলে, ওয়া বাইয়ানা, এবং ওই জিনিসের যে ত্রুটি আছে প্রকাশ করে দেয়, বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের ব্যবসাতে, তাদের ক্রয় বিক্রয়ে আল্লাহ তাআলা কি দেন, বরকত দেন। ওয়া ইন কাতামা, আর যদি গোপন করে, ত্রুটি গোপন করে, ওয়া কাযাবা, মিথ্যা বলে, মুহাকাত বারাকাতু বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয়ের বরকত নিশ্চিহ্ন করে দেওয়া হয়, থাকে না। কিভাবে মিথ্যা বলে? বিক্রেতা মিথ্যা বলতে পারে, কিন্তু ক্রেতা কিভাবে মিথ্যা বলবে? বিক্রেতা বলে যে ভাই আমি এই জিনিসটা 5 টাকায় কিনেছি, আমাকে তো 2 টাকা লাভ দেবে, অথচ সে কিনেছে 3 টাকায়, তাই না? মিথ্যা বলে আপনি ভাবনি ক্রেতা সাদা মানুষ, ঠিক আছে তা 2 টাকা লাভ নিচ্ছে নাকি, কিন্তু আসলে লাভ নিলে কত? 5 টাকা। মিথ্যা বলো না বলো না, ক্রেতা কিভাবে মিথ্যা বলে? ক্রেতাকে যখন বলা হয় এই কলমটার দাম 5 টাকা, তখন বলে আমি অমুক দোকানে দেখলাম 4 টাকা দিচ্ছে, তুমি তা 5 টাকা বলছো, অথচ সে মিথ্যা বলছে, মানে তার কাছ থেকে 1 টাকা কম দেওয়ার জন্য সে মিথ্যা বললো, অন্য দোকানে অমুক দোকানে তমুক দোকানে 4 টাকা দাম, তুমি 5 টাকা বলছো, ডাহা মিথ্যা বলে তখন কলমের দামটা বা জিনিসের দামটা কমাবার চেষ্টা করে। এইভাবে ক্রেতা মিথ্যা বলে আর বিক্রেতাও মিথ্যা বলে, ক্রেতা যদি মিথ্যা বলে মালটা কিনে নিয়ে যায় সেই মালে বরকত হবে না। এই যে হাদিসগুলো বলা হলো এই পরিপ্রেক্ষিতে আপনার প্রচলিত কিছু ব্যবসা আপনাদের সামনে উল্লেখ করছি, আপনারা বুঝতে পারবেন তাতে কিভাবে ধোঁকাবাজি চলছে। ভেজাল দিয়ে কোনো জিনিস বিক্রয় করা, কোনো জিনিসে ভেজাল দিলেন, যেমন ওষুধে ভেজাল, দুধে পানির ভেজাল। যারা দুধ বিক্রেতা আছে, দুধে পানি দেয় না, দেয় না, না খাঁটি দুধ বিক্রি করে, খাঁটি দুধ বিক্রি হয়, দুধে পানি দিয়ে বিক্রি হয়। দুধ বিক্রির একটা কাহিনী আপনারা শুনেছেন, হযরত উমারের কাহিনী। গলিতে গলিতে ফিরে বেড়াচ্ছিলেন আর এমন সময় মা বেটিতে কথা হচ্ছে, মা বলছে দুধে পানি দিয়ে দে কিংবা বেশি করে পানি দে, আর বেটি বলছে যে দুধে পানি দিলে হযরত উমার জানতে পারলে, তার ঘোষক যদি বাই চান্স জানতে পারে তাহলে কি হবে সর্বনাশটা। মা বলছে হযরত উমার কি এখন দেখতে আসছে নাকি? বেটি বলছে হযরত উমার তো দেখতে আসেনি, কিন্তু উমারের রব দেখছে, আমাদের রব দেখছে। এই দুধে পানি যদি আমরা মিশাই উমারকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু রবকে ফাঁকি দেওয়া যাবে না। এই কথা শোনা মাত্র উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা চিনতে ভুল করলেন না, সঙ্গে সঙ্গে পায়গাম দিয়ে নিজের বাড়িতে বউ করে তুলে নিয়ে এলেন। এই হচ্ছে আমানতদার মেয়ে, যে মেয়ে যাকে পাওয়ার জন্য অনেক পুরুষ, বরং দিনদার পুরুষরা আকাঙ্ক্ষিত থাকে যে মেয়ে আমানতদার হবে, শ্বশুর বাড়িতে এসে নিজের বাড়িতে এসে। আমানত হচ্ছে বড় ধন, বড় মূল্য। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি, সাথে থাকুন, কাছে থাকুন। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে ধোকা ফাঁকি দিয়ে মানুষ অনেকে ক্রয় বিক্রয় করে, আর বিক্রয় করার মধ্যে ভেজাল দিয়ে জিনিস বিক্রি করা, দুধের ভেজাল দিয়ে, দুধে পানি দিয়ে বিক্রি করার কথা বললাম। তেমনি চাষিরা ধানে ধুলোর ভেজাল দেয়, ধানে ধুলোর ভেজাল দেয়, ধানে পানি বা ভিজে তুষ মিশিয়ে ওজন বাড়িয়ে বিক্রয় করে। দেখেছেন প্রকাশ্যে রাস্তার ধারে তুষকে ভিজিয়ে সেই তুষ ধানের সঙ্গে মিক্স করে তারপরে প্যাকেট করছে, বস্তাবন্দি করছে, আর সেই ধান নিয়ে গিয়ে মিলে বা আড়তে গিয়ে ভারী ওজনে বিক্রি করছে, তাই না? এগুলো হারাম খাওয়া না? এই যে ওজন বাড়িয়ে বিক্রি করলেন, তার দামটা আপনি নিলেন, হারাম খাবেন না? এক ভাইয়ের সঙ্গে দেখা, সে বলছে না হলে পরে ক টাকার লাভ হয়, আমি খাও, ভেজাল জিনিস খেয়ে যাও, যদি খাদ্যের জায়গায় খাদ্য না খেয়ে পাথর খাও সেই পাথর পেটে গিয়ে ক্ষতি করে, তাই না? পেট কেটে বার করতে হয়, হারাম খাও তোমার পেট কেটে বার করতে হবে, দুনিয়াতে শাস্তি এটা। আল্লাহ যদি দুনিয়াতে শাস্তি নাও দেয় তাহলে আখেরাতের শাস্তি অপেক্ষা করছে। ভেজাল দিয়ে, শাকে পানি দিয়ে ওজন বৃদ্ধি করে বিক্রয়, অনেকে বলে শাককে তাজা রাখার জন্য, তা ঠিকই আছে, কিন্তু আপনি দেখবেন যে ওজন বিক্রি করার জন্য পানি মিক্স করছে, আটাতে কম দামি কোনো শস্যের আটা মিশিয়ে বিক্রি করছে, এমন কি শুনেছি কচু বা গেঁড়ো যাকে বলে সেটাকে পিষে আটার সঙ্গে মেশানো হয়। ভেজাল, খেজুর গুড়ের সাথে আখের গুড় মিশিয়ে বিক্রি, তেলে অন্য সস্তা তেল ভেজাল দিয়ে বিক্রয়, আতরে তেল মিশিয়ে বিক্রয়, কাঁসা পিতল বা সোনা রূপার অন্য ধাতুর খাদ মিশিয়ে বিক্রয়, এগুলো কি? মানুষকে ধোকা দিয়ে ব্যবসা বাণিজ্য। ফলের কার্টুনের ওপরে ভালো এবং নিচে খারাপ ভরে বিক্রয়, দেখেছেন কার্টুন ফল সাজানো থাকে, ওপরে বেশ সুন্দর চকচকে ভালো ভালো ফল, যেমনি খুলবেন, খুলে ফল খাবেন দেখবেন নিচে সব ভরা আছে, সেগুলো কি? খারাপ, পচা, তাই না? টমেটো বিক্রি হয় কার্টুনে, টমেটো ওপরে সুন্দর সুন্দর টমেটো রাখা থাকে, যখনই ওপরকার টমেটোগুলো তুলবেন তখন ভিতরে টমেটোগুলো পচা, গলা। মানুষকে ধোকা দেওয়ার জন্য ওপরে সুন্দর সুন্দর সাজিয়ে রাখা হয়, এ হচ্ছে ওই হাদিসের সামিল, মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত নয়। ভুয়া ডিসকাউন্টের লোভ দেখিয়ে দাম বাড়িয়ে বলে বা লিখে পরে মোটা টাকা কম করা, যেমন দোকানে লিখে দিল 50% ডিসকাউন্ট, দোকানে সামনে এলান দিয়েছে 50% ডিসকাউন্ট, দিয়ে খুব খদ্দের আসছে, আসলে যে জিনিসটার দাম ছিল 100 টাকা সেইটা 150 টাকা দিয়ে কেটে দিয়ে বলছে 50% ডিসকাউন্ট, যে 75 টাকা, তার 75 টাকা বিক্রি করলেও তার লাভ থাকে। আসলে মানুষ ধোকা খেয়ে ভাবে কি বাবারি অর্ধেক দামে, অর্ধেক দামে সে নিজের বাপের পকেট থেকে দেবে? না না না, সে মানুষকে ধোকা দেয়, মানে দামটা বাড়িয়ে দিয়ে তারপর পার্সেন্টেজ কমিয়ে দেয়, এটা মানুষ কিন্তু ধোকা খায়। এতে কম দাম বলে খাইয়ে টেস্ট করিয়ে নেওয়ার পর জোর করে বেশি দাম নেওয়া, কম দাম বললো টেস্ট করিয়ে যখন আপনি রাজি হলেন আবার বিক্রয় করা, মানে আপনি মিষ্টিটা টেস্ট করালো, জানা আছে এটা মিষ্টি, বাকি যখন বিক্রি করছে তখন অমিষ্ট, মানুষকে ধোকা দেওয়ার জন্য এটা করা হয়। ভালো জিনিসের নমুনা দেখিয়ে খারাপ জিনিস বিক্রি করা, এক সেন্টের নমুনা শুকিয়ে অন্য সেন্ট বিক্রি করা, দেখবেন সেন্ট আপনাকে শোঁকাচ্ছে, হ্যাঁ এই সেন্ট, এই দেখুন কত সুন্দর, যখন আপনাকে বিক্রি করছে তখন কিন্তু ওই সেন্ট না, এটা কি ধোকা ফাঁকির ব্যবসা। গিফটের লোভ দেখিয়ে মাল বিক্রয় করা, মালের ভিতরে নগদ টাকা বা সোনা আছে, দেখে অনেক সময় আমাদের পাউডার বিক্রি হয় যে কাপড় ধোয়া সাবান, হ্যাঁ এই সাবানের ভিতরে এত এ আছে, স্বর্ণ আছে, তারপরে আরো কি কি, এর ভিতরে স্বর্ণ আছে, এত কেজি স্বর্ণ ছাড়া আছে, যে প্রয়োগ করবে সে হয়তো ভাগ্যবান হবে, সে ওখান থেকে স্বর্ণ পেয়ে যাবে। এইভাবে ধোকা ফাঁকি দিয়ে মানুষকে আকর্ষণ করা হয়। জবে হওয়ার পর রক্ত বন্ধ করে দিয়ে গোস্ত লাল করে বিক্রয় করা, গোস্ত ভালো নয় কিন্তু দেখেছেন জবে করে রক্তটা ধরে রাখেনি, গোস্তে গোস্তে রক্ত থেকে যায়, লাল দেখায়, মানুষকে ধোকা দিয়ে ভালো গোস্ত বলে তা বিক্রি করা হয়। তারপরে কসাইখানাতে দেখবেন জবাই করেছে মাদি কিন্তু মাথা যেটা ডেকেছে কিসের, খাসি, তাই তো, মনে করুন একটা হয়তো খাসি জবাই করেছে আর বাকি অনেক মাদি জবাই করেছে, কিন্তু দেখায় কি যে আমরা সব খাসি জবাই করেছি, মাথাটা দেখিয়ে লোকে ভাববে কি সব খাসির গোস্ত। এইভাবে চলতে থাকে। তারপর কয়েকদিন দুধ না দুইয়ে হঠাৎ দুইয়ে অনেক দুধ দেখিয়ে চড়া দামে গাভী বিক্রি করা, গাভী হাটে বিক্রি করতে গেছে, গাভীর স্তন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুব দুধ দেয়, আসলে সে কয়েকদিন দোয়নি, তারপরে দুই দেখিয়ে দেয়, দেখো আমার গায়ে এত দুধ দেয়, বাড়িতে নিয়ে গিয়ে দেখা যায় একদিন দিল, তারপরের দিনে আসল বোঝা গেল। তো মানুষকে ধোকা দিয়ে বিক্রি করা হচ্ছে। বিদেশি লেভেলে দেশি জিনিস অথবা উচ্চমানের পণ্যের প্যাকেটে নিম্নমানের পণ্য বিক্রয় করা, অনেক দেশি কোম্পানি আছে যারা দেখছে বিদেশি লেভেল দিলে পরে ভালো বিক্রি হবে, এখন আপনার দেশের কাপড় আপনি তাতে স্ট্যাম্প লাগিয়ে দিলেন মেড ইন জাপান, তাই না, কিংবা জাপান লিখে দিলেন, লোকে দেখলো বাবা জাপানি জিনিস, আমরা তো বিদেশি জিনিস বেশি পছন্দ করি, জাপানি জিনিস ভালো পছন্দ করি, তখন জাপান দেখে আমরা সেগুলো কিনে ফেলি। উচ্চমানের চালু পণ্যের কাছাকাছি নাম দিয়ে নিম্নমানের পণ্য বিক্রয়, একটা খুব ভালো সুন্দর চলমান একটা মনে করুন ক্রিম কিংবা মহিলাদের কোনো প্রসাধন দ্রব্য, সে একটা নাম আছে, সেই নামটা খুব চালু, আপনি দেখলেন এই নামে তো চালু আছে, সুতরাং তারই কাছাকাছি দু একটা হরফ পাল্টিয়ে তারই কাছাকাছি নাম দিয়ে পণ্য ছেড়ে দিলেন। অনেক মানুষ আছে যারা গোটাটা পড়েও দেখে না, ভাবলো ওই জিনিসই, দিয়ে কিনে ধোকা খায়। এইভাবে মানুষকে ধোকা দেওয়া হয়। পুরাতন মালের উপর রং চড়িয়ে নতুন বলে বিক্রয় করা, পুরাতন মাল কিন্তু তাতে নতুন করা, মানে আপোষে ফন্দি করে রেখেছে যে মালের দাম কেউ বাড়াবি না, এসব ফন্দি করে রেখে দাম কম করে দেওয়া হয়, ধোকা দেওয়া হয়। বাজারের বাইরে কোনো লোক পণ্য আনলে বিক্রেতা কমিটির কৌশলে একজন ছাড়া অন্য কেউ সেই পণ্যের দাম দর না করে কেবল তাদের জন্য একজন কম দামে তা ক্রয় করে পরে সকলেই সেই পণ্যে শরিক হয়, মানে কন্ট্রাক্ট করা আছে যে খবরদার ওই মাল কেউ কিনবি না, শেষকালে একজন বেচারি যে মাল নিয়ে এসছে সে বিক্রি করতে বাধ্য হয় কম দামে। পণ্যের ঝোঁটা দোষ বর্ণনা করে বিক্রেতার কাছ থেকে ক্রেতা ভাঙিয়ে নিজে তা ক্রয় করা, ঝোঁটা দোষ বর্ণনা করে বিক্রেতার কাছ থেকে ক্রেতা ভাঙিয়ে দিল, বললো এটা তুমি নেবে, এটা এই না, এটা ভালো না, অমক তমক, বিক্রেতা যখন চলে গেল তখন সে আবার সেটা কিনে নিল। মিথ্যা ওষুধ বানিয়ে বিক্রয় করা, ভুয়া চিকিৎসা করে পয়সা নেওয়া, মিথ্যা জিনের ভয় দেখিয়ে, বেবরকতি বা বেরোজগারির ভয় দেখিয়ে, বালা মুসিবত আসার ভয় দেখিয়ে দোয়া তাবিজ করে ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা করা। এখন বুঝতেই পাচ্ছেন এইভাবে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা চলছে, আন্দাজে গায়েবি খবর বলে, হাত গণনা করে, ফালনামা খুলে চিকিৎসা করে কামাই, ট্রেনে বাসে টিকিট না কেটে ফাঁকি দিয়ে বিনা পয়সা যাতায়াত করা, বাঁচানো অর্থ, হ্যাঁ আছে আছে না অনেক, এইভাবে বিনা পয়সাতে যাতায়াত করে ফাঁকি দেয়, এইভাবে আরো অনেক কিছু আছে, অনেক ব্যবসা আছে যাতে ফাঁকির ব্যবস্থা আছে, আমি আপনাদের সামনে একটা একটা করে বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমস্ত ধোকা ফাঁকি এবং ধড়িবাজের কাজ থেকে বাঁচতে পারি, আল্লাহুম্মা আমিন। আমাদের হাতে আরো কিছু সময় আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ফাঁকে করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম নজরুল ইসলাম। কত মানুষ আছে যে পুকুরে মাছ চাষ করে, প্রথমে মাছ ছাড়লো, বাচ্চা বড় হলো, কোন মাছওয়ালাকে নিয়ে এসে ঠিকাটে মানে আইডিয়াতে বিক্রি করে দিল, এটা জায়েজ না জায়েজ নয়? আর একটা প্রশ্ন, কোন কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে কোনো একটা জামা 300 টাকা কিনে নিয়ে আনলো, আমি ধরেন কিনতে গেলাম, আমাকে দাম বললো 600 টাকা, ওখানে দাম দর করা জায়েজ না জায়েজ নয়? কি করা জায়েজ না, দাম দর করা? প্রথম প্রশ্ন হলো যে পানিতে মাছ থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ না জায়েজ নয়? মাছ পানির ভিতরে আছে আর সেইখান থেকে মাছ কত পরিমাণে আছে না জেনে আন্দাজে দাম দর করা জায়েজ নয়, কারণ একে বলে বাইয়ে গারার। শরীয়তের পরিভাষায় একে বলা হয় বাইয়ে গারার, ধোকামূলক ব্যবসা। এই ধোকামূলক ব্যবসা জায়েজ নয়, পানিতে মাছ থাকা অবস্থায় মাছ বিক্রি করা জায়েজ না, আকাশে উড়ন্ত পাখি বিক্রি করা জায়েজ না, ফল এখন মুকুল অবস্থায় আছে সেই ফল এখন বিক্রি করা জায়েজ নয়, এটা হচ্ছে বাইয়ে গারার, ধোকামূলক ব্যবসা। দু নম্বর প্রশ্ন হলো যে আপনি যখন পণ্য কোনো জিনিস কিনতে যাবেন তখন দোকানদারের সাথে বা বিক্রেতার সাথে দাম দর করবেন, এটা জায়েজ? আপনি বলতে পারেন যে এই জিনিসটার দাম 600 টাকা, ভাই আমি 500 টাকা দেবো, বা আপনি দাম কম করুন, এতে সমস্যা নেই। সে হয়তো বেশি বলছে, সে করলে করতে পারে। আর যদি তার দাম ফিক্সড হয়, ফিক্সড যদি দাম হয়, সে যদি বলে যে না এর থেকে আমি কম দেবো না, সে নাও দিতে পারে, অথবা দাম কমিয়ে আপনাকে দিতে পারে। দাম দর করা এটা শরীয়ত বিরোধী না, যে যেটা বললো সেটাই আমাকে মেনে নিতে হবে, না হলে পরে শরীয়তের বিরোধিতা হবে, না এসব না, আপনি দাম দর করতে পারেন। আপনি বললেন যে কলমের দাম দরে বরকত হবে না, ই হবে না, আমি যদি ওই জামাটা কিনে নিয়ে যাই তো ওটাকে বরকত হবে? বরকত হবে তখন যখন আপনি সত্য কথা বলবেন, সত্য কথা বললে আপনার বরকত হবে। কিন্তু যদি মিথ্যা বলে আপনি শার্টটা কিনে নিয়ে আসেন, যখন বললো যে না 600 টাকাই দাম, এর থেকে কম হবে না, তখন আপনি বলেন না অমুক দোকানে তো 500 টাকায় বিক্রি হচ্ছে কি 550 টাকায় বিক্রি হচ্ছে, দোকানে বেচারি হয়তো ভাবছে যে হয়তো বা হবে, সেও কিন্তু বেশি লাভ নিচ্ছে, সে হয়তো ভাবছে বা অন্য দোকানে হয়তো, ঠিক আছে এক কাজ করো আমাকে 550 টাকা দাও, আপনি মিথ্যা বলে তার কাছ থেকে 50 টাকা কমিয়ে নিয়ে এসে ব্যবহার করছেন, এই জিনিসে বরকত থাকবে না যদি আপনি মিথ্যা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আপনি বলেছিলেন যে টাকার বিনিময়ে জমি ইজারা নেওয়া যায়, এখন ব্যাপার হচ্ছে যে টাকার বিনিময়ে কি ফলের বাগানও ইজারা নেওয়া যায়? কারণ অনেক লোক এমন আছে যারা বাগানে ফল আসার আগেই, ফুল দেখেই 1 বছরের জন্য বা 2 বছরের জন্য লিজ নিয়ে নেয় বা ভাড়া নিয়ে নেয়, তো সে ব্যাপারে কি করা যাবে? বাগান ইজারা নেওয়া আর বাগানের ফল কেনা দুটো দুই জিনিস। বাগানের মালিককে যদি বলা হয় যে আগামী মৌসুমে যে ফল আসবে তা আমি এত টাকার বিনিময়ে ক্রয় করলাম বা কিনে নিলাম, এটা জায়েজ না। আর বাগানের মালিকের কাছে গিয়ে বললেন ফল আসেনি, এ সময়ে বাগান খালি আছে, গিয়ে বলল যে আপনার বাগানটা আমি 1 বছরের জন্য ভাড়া চাই, আমি আপনাকে এত টাকা দেবো, তারপরে তত টাকার চুক্তিতে আপনি টাকা দিলেন, এবারে সেই বাগান নিয়ে আপনি ঠিকঠাক করে আপনি চাষ করছেন, তার দেখভাল করছেন, সব কিছু করছেন, আপনি নিজে চাষ করছেন, সেটা কিন্তু আলাদা। তো ইজারা নিয়ে এই পদ্ধতিটা জায়েজ, এইভাবে জায়েজ আর ওইভাবে না জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা এবং শিক্ষা দেওয়ার তৌফিক দেন, হালাল হারাম বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।